σέτε καλά πουρα ρε τι αμορε ακυρε αμα σοναρ μοινα πακι. Akire ama kajol borona aki shona borona pakire ama kajol borona aki divani shimon chayore banda tore rakire ama deho dithi pranore di baki deho disi pranore disi ar nai kichu baki shato phuler bashon diare onge disi makire ama shonar moina baki. জীবন যাবার কালে রে ও পাখি রে এই জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশে গেলা উইরা রে